আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইনশাআল্লাহ আমাদের সামনে ঈদ আসছে, সেই ঈদের কিছু আহকাম মশলা মাসাইল আমাদের জানা দরকার, সেই জন্য খুবই সংক্ষেপে আমরা কিছু মশলা মাসাইল নিয়ে আলোচনা করব। ঈদ কাকে বলে? ঈদ মানে হচ্ছে ফিরে ফিরে আসা, তো যে জিনিস বারবার ফিরে আসে সেটা হচ্ছে ঈদ। যেমন প্রত্যেক বছর একবার আইলে সেটা হচ্ছে ঈদ, ওই দিনে ঠিক ফিক্সড দিনে যেটা আসে সেটা হচ্ছে ঈদ। তো আমাদের হচ্ছে ঈদুল ফিতর, আর এই যে সামনে আসছে ঈদুল আধা, ঈদুল দোহা নয়, ঈদুল আধা। আর জুমার দিনকে ঈদ বলা হয় যেহেতু প্রতি সপ্তাহে একবার ফিরে আসে। আর আয়ামে তাশরিক, তার মানে এগারো বারো তেরো ঈদ বলা হয়। আরাফার দিনকেও ঈদ বলা হয়, তবে ঈদে ঈদে পার্থক্য আছে, কোন ঈদে রোজা রাখা নিষেধ হারাম আর কোন ঈদে রোজা রাখা চলে। যেমন আরাফার দিনকে রোজা ঈদ বলা হয়েছে, কিন্তু আরাফার দিনে রোজা রাখা হবে, রাখতে হবে, বিশেষ আর হাজিদের রাখা চলবে না, তাই না? ঈদ কোন উপলক্ষে হয়? আমাদের মুসলিমদের ঈদ হচ্ছে শরীয়তের বা দিনের কোন ব্যাপার নিয়ে সেটাকে উপলক্ষ করে ঈদ হয়। রোজা শেষ হলো, আলহামদুলিল্লাহ এক মাস রোজা পালন করলাম, এবারে ঈদের খুশি। আর সামনে হজ আসছে, এই হজে বা হজ চলছে, আর এই দিনে ঈদুল আধা আমরা কোরবানি করার মাধ্যমে কি করি সেটাও ওই দিনই এবং শরীয়ত, যেহেতু কোরবানি করা ইবাদত, তাই না? এই হিসাবে আমরা এটাকে ঈদ রূপে পালন করি। বাকি অনেক ঈদ আছে যেগুলো দুনিয়ার ঈদ, যেমন ঈদে মিলাদ, জন্মদিবস, জন্মদিবস পালন করা, অনেকে কি বলে মাতৃদিবস পালন করছে, আবার ভালোবাসা দিবস পালন করছে। কত রকমের ঈদ আছে অমুসলিমদের যেগুলো পার্থিব্য কোন বিষয়কে কেন্দ্র করে ঘটে থাকে। আমাদের ঈদ হচ্ছে কি, শরীয়ত কোন বিষয়কে কেন্দ্র করে আমাদের ঈদ হয়ে থাকে, আর সেই ঈদ পালন করা আমাদের জন্য বিধেয়। বেস, ঈদের নামাজ, ঈদের নামাজের গুরুত্ব আপনারা জানেন। ঈদের নামাজ ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা? সুন্নতে মুয়াক্কাদা, কিন্তু অনেকে বলে ওয়াজিব। আমরা জানি পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়া আর অন্য কিছু ওয়াজিব ফরজ নেই, ওরা বলে না পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ, এটা হচ্ছে ওয়াজিব। কেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুমতী মহিলাকেও বলেছেন যে তুমি ঈদগাহে যাও। অতএব ওয়াজিব যদি না হতো তাহলে এরকম তো আদেশ করতেন না। কিন্তু অনেক ওলামা বা অধিকাংশ ওলামা বলছেন যে না, এটা ওয়াজিব না, পাঁচ ওয়াক্তের নামাজই ওয়াজিব ফরজ একই, মানে গুরুত্বের দিক থেকে ওয়াজিব ফরজ একই। তো এই পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়া অন্য কোন নামাজ ফরজ বা ওয়াজিব নাই। যাই হোক, তাহলে ঈদের নামাজের গুরুত্ব বুঝলেন, যে ঈদের নামাজ যদিও সুন্নতে মুয়াক্কাদা হয়, ঘুমিয়ে থেকে নষ্ট করা ঠিক না, ঘুমিয়ে থেকে নষ্ট করা ঠিক না। ঈদের বিভিন্ন আদব আছে সংক্ষেপে। ঈদের জন্য গোসল করা, সাহাবায়ে কেরাম গোসল করতেন, এটা আপনি জানেন, জুমার দিনে গোসল করতে হয়, এটা হাদিস থেকে পরিষ্কার বলা হয়েছে। যেখানেই দেখবেন জামাত হবে, জামাতে গেলে পরে কোন দুর্গন্ধ গায়ে নিয়ে মুখে নিয়ে যেতে পারবেন, এটা আমরা জানি। পাঁচ ওয়াক্তের নামাজে বলা হয়েছে যদি তোমার মুখে গন্ধ থাকে, পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসো, তাহলে জামাতে এসো না, তাই না? আর বিড়ি সিগারেট খেলে সমস্যা নেই, ওতে দুর্গন্ধ না আছে। জর্দা যেগুলো হারাম জিনিস তো আরো বেশি করে খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে জামাতে আসতে পারবে না। জুমার দিনে গোসল করতে বলা হয়েছে এই জন্য যে জামাত অনেক লোক থাকবে, তোমার গায়ের গন্ধ আর একজন পাবে, তার কষ্ট হবে। ফেরেশতারা ফাইনাল মালায়েকাতা তাতাআযযা মিন মা ইয়াতাআযযা মিনহু বনু আদম, আদম সন্তান যাতে কষ্ট পায় ফেরেশতাও তাতে কষ্ট পান। এই জন্য ফেরেশতাদের জন্য অন্তপক্ষে আপনি কি করবেন, পরিচ্ছন্ন হয়ে আসবেন, যাতে আপনার মুখে আপনার গায়ে গন্ধ না থাকে, গায়ে ঘামের গন্ধ। যারা বিশেষ করে মেহনতি মানুষ যারা গানামে কাজ করে, তারা যদি গানামের কাজ ছেড়ে ডাইরেক্ট মসজিদে আসে তো মনে হবে মসজিদটা গোটাই যেন গানামের কি গানামের ওই কি বলে ওটাকে গোয়াল বা খামার, যাই হোক। সেই জন্য গোসল করা, ঈদের দিনে গোসল করা হচ্ছে মুস্তাহাব। ঈদের দিনে গোসল করবেন, তারপরে ঈদের জন্য সাজসজ্জা করবেন, ভালো কাপড় পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন। তাও কিসের জন্য? যেহেতু আপনি এক সমাজে যাচ্ছেন, একটা জামাতে যাচ্ছেন, সেখানে আপনি সাজসজ্জা গ্রহণ করবেন এবং সুগন্ধি ব্যবহার করবেন। হুজুর গরিব মানুষ, সুগন্ধি না পেলে ঠিক আছে, তো পানি, পানি মানে কি, পানি দিয়ে তোমার শরীরের সমস্ত গন্ধকে কি করে দাও, দূর করে দাও। তোমার কাছ থেকে সুগন্ধি পাওয়া না যাক, কিন্তু দুর্গন্ধ যেন পাওয়া না যায়, এই হচ্ছে উদ্দেশ্য। ঈদের নামাজের জন্য আপনি যখন বের হবেন, ঈদুল ফিতরের দিনে খেতে হয় তাই না, আর ঈদুল আজহার দিনে না খেয়ে যেতে হয়। তা বলে কি আগে সেহরি খেতে হবে? অনেকে সেহরি খায় না, সেহরি না, আর অনেকে বলে দেড়টা রোজা কোরবানির সময় দেড়টা, এক হচ্ছে আরাফার রোজা, তারপরের দিন হাফ রোজা, না এটা রোজা না, এটা এমনি সুন্নত যে আপনি না খেয়ে ঈদগাহে যাবেন। যদি আপনি খেয়েও যান আপনার কি গুনাহ হবে? না। যদি আপনার পেঁয়াজ লাগে পানি খেলে কি সমস্যা আছে? না। তো ঈদুল আজহা যে আসছে এই দিনে আপনি খাবেন না, তারপরে ঈদ থেকে ফিরে এসে আপনি কোরবানি দিয়ে নাস্তা করবেন, কোরবানির গোশত দিয়ে নাস্তা করবেন। হুজুর আমাদের কোরবানি নেই, ঠিক আছে, এসে খাবেন, যেটা খাবেন আপনি এসে খাবেন, এই হচ্ছে সুন্নত। ঈদগাহে বের হতে হবে, তার মানে শহর ছেড়ে বাইরে বা গ্রাম ছেড়ে বাইরে কোনো জায়গাতে নামাজ পড়বেন, মসজিদ না। আপনার সুন্নত হল আপনার শহর ছেড়ে বাইরে ময়দানে নামাজ পড়া। আর মসজিদে হুজুর যদি বৃষ্টি হয়, খুব ঠান্ডা লাগে, তাতে সমস্যা নেই, সমস্যা হলে তখন আপনারা মসজিদে বা আমরা মসজিদে নামাজ পড়তে পারব। ঈদগাহে যেতে হবে পায়ে হেঁটে, হুজুর অনেক দূর হয় গাড়ি, গাড়ি আপনি যেতে পারেন, আপনি হাঁটতে না পারেন আপনি গাড়ি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু হেঁটে যাওয়া হচ্ছে সুন্নত। শিশু ও মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া ওই যে বলা হয়েছে জরুরি, যেটা বলা হয়েছে, এমন কি মহিলার যদি মাসিক থাকে তবুও সে যাবে, কিন্তু ঈদগাহের পাশে অবস্থান করবে আর খোতবা শুনবে, আর দোয়া হলে দোয়াতে আমিন বলবে, মহিলা যাবে। হুজুর মহিলার চাদর নেই, চাদর ধার করে নেবে, তার বোনের চাদর সে ধার করে নেবে, তবুও ঘরে বসে থাকবে না, ঈদগাহে যাবে। তাহলে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের। হুজুর যদি মহিলাদের ব্যবস্থা না থাকে তাহলে আর কি করবে, তাহলে বাড়িতেই পড়ে নেবে, বাড়ির মেয়েদেরকে নিয়ে বাড়িতে জামাত করে পড়তে পারে, কিন্তু আলাদা করে মহিলাদের জামাত নেই, আলাদা করে ঈদের জামাত হবে কোন পুরুষ ইমাম নিয়ে কিংবা মহিলা ইমাম নিয়ে আলাদা মসজিদে কিংবা পাড়ার মসজিদে কিংবা পাড়ার কোনো বাড়িতে সমস্ত মেয়েরা জমা হল, জামায়াত হয়ে একটা আলাদা করে জামাত করবে না, এরকম নেই। তুমি পুরুষদের জামাতে যেতে পারলে না, তখন বাড়িতে তুমি নামাজ পড়ে না। যেমন কোন পুরুষ যদি নামাজ না পায়, ঈদের জামাত না পায়, তো সে একা পড়বে না? পড়বে না। বা দু তিনজন হলে তারা আবার জামাত করে আলাদা করে ঈদের এটা কাজা পড়বে, সেই রকমই মেয়েরাও বাড়িতে কাজা পড়বে বা মেয়েরা বাড়িতে পড়ে নেবে, যেমন একা নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ। বেশ, শিশু শুদ্ধ যাবে ঈদগাহে, ঈদের দিন তকবীর পাঠ করতে হবে। আর তো ঈদুল আজহার দিন তো আগে পিছনে সবই তো তকবীর তাই না, পয়লা তারিখ থেকে শুরু হবে, ১৩ তারিখ পর্যন্ত তকবীর থাকবে এবং তকবীর পাঠ করতে হবে। আর দুই ভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ইল্লাহিলহাম, এখনো পর্যন্ত ফরজ নামাজের পরে যেটা পড়তে হয় শুরু হয়নি, সেটা হবে আরাফাতের ফজর থেকে নিয়ে ১৩ তারিখের আসর পর্যন্ত। ঈদের নামাজের সময় কখন? ইশরাকের যখন সময়, মোটামুটি সূর্য এক মিটার উপরে উঠবে, আর তার মানে ১৫ মিনিট, মোটামুটি ১৫ মিনিট পর সূর্য ওঠার ১৫ মিনিট পর আপনার ঈদের নামাজের সময় হয়ে যায়। ঈদের নামাজের জন্য আজান ও একামত আছে? না, আজানও নেই একামতও নেই। আর ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ আছে? আগে পরে কোনো নামাজ নেই, কিন্তু নামাজ যদি মসজিদে হয় তাহলে মসজিদে বসার আগে কি পড়তে হবে? এটা ঈদের সাথে সম্পৃক্ত না, এটা কিসের সাথে সম্পৃক্ত? মসজিদের সাথে। আচ্ছা, মুসাল্লা কি মসজিদ নয়, যেখানে মহিলাদেরকে বলা হয় যে তারা মুসাল্লা থেকে দূরে থাকবে? তো মুসাল্লা আর মসজিদ এক না, মানে ওখানে গিয়ে যে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে তা না, বুঝতে পাচ্ছেন? তো মসজিদে যদি ঈদ হয়, ঈদের নামাজ হয়, তাহলে মসজিদে বসার আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে। আর একটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে বাড়িতে দুরাকাত পড়েছেন, ঈদগাহে না। তা বাড়িতে যেটা পড়েছেন সেটা কিসের নামাজ? কিসের নামাজ হতে পারে? চাষ্টের নামাজ, চাষ্টের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের নামাজ পড়েছেন। চলুন, ঈদের নামাজের পদ্ধতি কি? সাত তকবীর প্লাস পাঁচ তকবীর, প্রথমেই সাত তকবীর, তাকবীরে তাহরিমা সহ সাত তকবীর। ইমাম সাহেব সশব্দে তকবীর দেবেন আর মুক্তাদিরা নিঃশব্দে, কিন্তু দেখবেন মসজিদে কি হট্টগোল হয়, সবাই আল্লাহ আকবার জোরে জোরে বলছে, জানি না কেন এই বিষয়টা এখানে আমরা লক্ষ্য করি। আমাদের দেশে কি হয় এরকম সশব্দে তকবীর পড়ে এই মুক্তাদিরা? হ্যাঁ, মুক্তাদিরা না, ওটা আলাদা মুকাব্বির থাকে, কিন্তু সবাই কি সশব্দে বলে? মুক্তাদিরা সশব্দে বলবে না, ইমামই বলবে আর মুকাব্বের থাকলে মুকাব্বের বলবে, কিন্তু মুক্তাদিরা সবাই আল্লাহ আকবার এখানে যেমন বলে এটা ঠিক না। বেশ, তাহলে নামাজ প্রথমে নামাজের কেরাত নিশ্চয়ই জানেন, প্রথমে সূরা ফাতিহা তাকবীর দিয়ে সূরা সানা, সানার পরে কিংবা প্রথমে সানা তারপর তাকবীর দিয়ে, এইভাবে অনেক রকম সিস্টেম আছে, তারপরে সূরা ফাতিহা তারপরে সূরা আলা, তাই না? দ্বিতীয় রাকাতে ছটা তাকবীর দিয়ে সূরা ফাতিহা তারপরে সূরা গাশিয়া পড়তে হবে। আচ্ছা, ঈদের নামাজ পুরো অথবা কিছু অংশ ছুটে গেলে কি করবেন? ছুটে গেলে যেভাবে আপনি কাজা করতে হবে ওইভাবে কাজা করবেন, প্রথম রাকাত ছুটে গেছে, দ্বিতীয় রাকাত পেয়েছেন, তো ঠিক আছে আর এক রাকাত আপনি পড়ে নেবেন, শেষে আপনি কত তাকবীর দেবেন? আপনি ছয় তাকবীর দেবেন, ঠিক আছে, আপনার শেষেরটা যেটা ছুটে গেছে সেটা আপনাকে পুরো করতে হবে। আর তারপর খোতবা হবে, এই খোতবা শোনা জরুরি না জরুরি না? খোতবা শোনা নিশ্চয়ই ভালো, তবে জুমার খোতবার মতো না, জুমার খোতবা শোনা হচ্ছে ওয়াজিব, কিন্তু ঈদের খোতবা শোনা ওয়াজিব না। এই জন্য দেখবেন অনেক এসব পালাচ্ছে, ওরা মশলা জানে, এই মশলা জানার পরই হচ্ছে মুশকিল। তবে এটাও ঠিক যে আপনি যেটা ওয়াজেব নয় সেটাকে ওয়াজেব মনে করবেন, এটাও ঠিক না, এটাও ভুল, তাই না? সুতরাং আপনি জানে শুনে রেখে দেন যে জুমার খোতবার মতো ঈদের খোতবা শোনা জরুরি নয়, কিন্তু পালিয়ে যাওয়াও ঠিক না, বসে খোতবা শুনতে হবে। হুজুর আমরা তো আরবি বুঝি না, ঠিক আছে কমসে কম রাসূলুল্লাহ তখন তো বলতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কি সব নেই না? নিশ্চয়ই সব আছে, যখন দোয়া হবে আল্লাহুম্মা যখন দোয়া হবে তখন তো আমিন বলতে পারবেন, আরবি বুঝুন আর না বুঝুন, তো অতএব খোতবা শুনবেন যতটুকু বুঝার বুঝবেন, আর দোয়াতে আমিন বলবেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলে দরুদ পড়বেন ইত্যাদি। আচ্ছা, ঈদের দোয়া কি যে বলা হয়েছে মহিলারা শরীক হবে, এটা কি ঈদের নামাজের পরে যে হাত তুলে দোয়া হয় সেটা? না, হাত তুলে দোয়া নেই, ঈদের নামাজের পরেও নেই, ঈদের খোতবার পরেও নেই, দোয়া ওই যেভাবে খোতবাতে হয় ওই খোতবাতে যে দোয়া সেই দোয়াতে শরিক হবে। ঈদের নামাজ হয়ে গেলে পরে কোলাকুলি করা কিছু মানুষের অভ্যেস নাই, আলাদা করে কোলাকুলি নেই, কোলাকুলি প্রথম দেখা হলো, কেউ বাইরে থেকে এসছে নতুন দেখা হয়েছে তার সঙ্গে আপনি কোলাকুলি করে সালাম মুসাফা করেন, ঈদের জন্য খাস সালাম উঠে আপনার সঙ্গে আমি ঈদ পড়তে গেলাম একই রুমে থাকি, গিয়ে মসজিদে বা ঈদগাহে নামাজ পড়ে উঠেই আবার সালাম আলাইকুম, আরে এখন কোন সালাম এটা, তাহলে ঈদই সালাম বলা হয়। অবশ্য শ্বশুর শাশুড়ির পায়ে ছুঁয়ে সালাম পড়লে সেখানে কিছু মাল পাওয়া যায়, ঈদই সালাম বলে, এটা কি ঠিক নাকি? না, সব ভুল, এগুলো ঠিক না, ঈদই সালাম বলুন। আর আপনি ঈদের পরে যে ঈদের সালাম কোলাকুলি এগুলো শরীয়তে বিধিবদ্ধ নয়। তারপর যখন ফিরে আসবেন রাস্তা পরিবর্তন করে, মনে করুন দুটো রাস্তা আছে আপনার বাসা থেকে ঈদগাহের, তো যদি থাকে, আর যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, তাই না? যদি থাকে তাহলে যে রাস্তায় গেছেন অন্য রাস্তায় আসবেন, এটা হিকমতটা কি হুজুর? সম্ভবত হিকমত এটা যে এই রাস্তার লোক যখন আপনি গেছেন তখন ওদেরকে সালাম দিয়েছেন, অন্য রাস্তায় এলে ওদেরকেও সালাম দেওয়া হবে। অনেকে সালাম দিতে কার্পণ্য করে, কিন্তু সালাম হচ্ছে দোয়া, সালামের বিনিময়ে কি পাওয়া যায়? আবার দোয়া পাওয়া যায়, কিন্তু অনেকে কার্পণ্য করে, ও এখানে হুজুর আসছে তখন এই দিক থেকে সরে যায়, এই সালাম দিতে হবে, কিন্তু এত বড় বোকা আবার সেই আবার বলে হুজুর দোয়া করবেন, বুঝতে পারছেন? দোয়াটা ছেড়ে দিচ্ছে নিজের ইচ্ছাতে, নিচ্ছে না, আবার বলছে হুজুর দোয়া করবেন, আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, তাহলে ঈদের মোবারকবাদ কিছু আছে নাকি বিশেষ? হ্যাঁ আছে, কি বলতে হবে? দেখা হলে বলবেন তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম, অনেকে বলে সালেহাল আমাল, তো তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম কবুল করুন, কি কবুল করবেন? নিশ্চয়ই এই যে ঈদ পড়লাম, ঈদ করলাম, তারপর আরো যে নেক আমল করেছি আল্লাহ যেন কবুল করেন, ঈদের খুশি প্রকাশ করতে হবে। হুজুর আমরা তো বিদেশে আসছি আমাদের, ঠিক আছে, কিন্তু তবুও ঈদ বলে একটা যে খুশি সেটা আপনাকে প্রকাশ করতে হবে, বাড়িতে টেলিফোন করুন, বাড়িতে টেলিফোন করে আপনি ঈদ, নিজের ঈদের খুশিটা আপনি প্রকাশ করবেন। তবে হ্যাঁ, অবৈধ খুশি প্রকাশ করা যাবে না, অনেকে খুশি করে সিনেমা দেখতে যায়, অনেকে খুশি করে কি বলে বোম ফোটায়, তো এইসব না, অনেকে খুশি করে আবার ছেলে মেয়ে একসাথে ঘোরাফেরা, সেলফি তোলা, সেলফি তোলা, ছবি তোলা, কত রকম খুশি করে, অবৈধ খুশি না। যেমন সাজসজ্জার সময় বলতে ভুলে গেছি, সাজসজ্জার সময়েও অবৈধ সাজসজ্জা করা যাবে না, মেয়েরা বেপর্দা হয়ে ঈদগাহে যেতে পারবে না, পুরুষরা দাড়ি চাঁচতে পারবে না ইত্যাদি। যেমন বৈধ যেগুলো আছে সাজসজ্জা, বৈধ খুশি আমরা পালন করতে পারব। আর সবশেষে জুমার দিনে যদি ঈদ হয় তাহলে জুমা পড়া জরুরি থাকে না, তার মানে আপনি ঘরে বসে ঘুমাবেন তা না। জুমা না পড়লে জোহর পড়তে হবে, তাই না? জোহর তো পড়তেই হবে, জোহরটা কোথায় পড়বেন আপনি? অতএব আপনার পাশে যদি জুমা মসজিদে যাওয়ার জুমা হয় তাহলে আপনি জুমার নামাজ পড়ুন। আর যদি আপনার পাশের মসজিদ ওয়াক্তিয়া, যেমন এই মসজিদটা ওয়াক্তিয়া মসজিদ, এখানে যদি জোহরের নামাজ হয় এখানে জোহর পড়েন। বাড়িতে শুয়ে থাকা ইচ্ছা মতো এক নামাজ পড়বেন তা না, জামাত যা করছে তাই আপনাকে করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন মোটামুটি ঈদের মশলা আর যেন আমরা মেনে চলতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।